الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم بارك الله لنا ولكم القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين سورة البقرة 250 نمبر آيات التفسير থেকে গতকাল আলোচনা করা হয়েছে আজকে 51 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদুয়া আদনা মূসা আরবাঈনা লাইলাতান সুম্মা তাখালতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন অর্থাৎ হে বনি ইসরাইল তোমরা সেই দিনের ঘটনা অস্মরণ করো যেদিন আমি মূসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিলাম আপনি তুর পাহাড়ে আসেন এখানে একাধারে দিনে রাতে 40 দিন পর্যন্ত থাকেন এই 40 দিন রোজা রাখেন এমতাবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন থাকা অবস্থায় তোমরা একটা বাসুর বানাইয়া দিবে এবং সেই বাসুরের পূজা শুরু করে দিবে অতঃপর আমি তোমাদেরকে সেই পাপ সেই অপরাধও মাফ করে দিলাম। এটা কি তোমাদের প্রতি আমি আল্লাহর বিশেষ বিশেষ অনুগ্রহ সমূহের মধ্যে একটা বিশেষ অনুগ্রহ নয়? এই কথাগুলি আল্লাহ বলেছেন সূরায়ে বাকারার 51 এবং 52 নম্বর আয়াত। কিন্তু ঘটনার ধারাবাহিকতার সাথে কথাগুলি বোঝার জন্য এখানে তফসিরি কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলি আমাদের বোঝা এবং স্মরণ রাখা দরকার। গতকালকের বিবরণ মতে মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে গেলেন, তার বংশ বনি ইসরাইলদের লোকদেরকে নিয়ে সদল বলে সাগর পার হওয়ার সময় পানির ফাঁকের রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে প্রবেশ করলেন, পিছে পিছে ফেরাউন তার সেনাবাহিনী নিয়েও সেই সাগরের পানির ফাঁকের রাস্তা দিয়ে প্রবেশ করল, তাদের উপর হামলা করল। ফেরাউনের বাহিনী যেন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের নাগাল পেতে না পারে, এই জন্য আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম একটা বাহনে সওয়ার হয়ে সেই বাহন নিয়ে জিব্রাইল দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থায় অবস্থান নেয়। আগে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বনি ইসরাইল, আর পিছনে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে, আর মধ্যখানে জিব্রিল ফিরিস্তা। জিব্রিল ফিরিস্তাকে আল্লাহ এই জন্যই পাঠালেন যে ফেরাউনের বাহিনী যেন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে নাগাল না পায়, এই জন্য তিনি যেন মধ্যখানে আড়াল হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে যে আমি তোমাদেরকে সাগরের পানির ভিতরের রাস্তার মধ্যেও ফেরাউনের বাহিনীর নাগাল থেকে আলাদা করে রেখেছি, সেটা কি তোমাদের উপর আমি আল্লাহর বিশেষ অনুগ্রহ ন? এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মধ্যে একটা লোক ছিল, এই লোকটা সামিরি নামে প্রসিদ্ধ। কোরআনের ভাষায় তাকে সামিরি বলা হয়েছে। সামিরি কি তার ব্যক্তিগত নাম না তার এলাকার পরিচয়ক, এই নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা আছে, আমরা সেদিকে যেতে চাই। আমরা শুধু বলতে চাই একটা লোক সামিরি নামে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মধ্যে ছিল। এই লোকটাও মিশরের বাসিন্দা ছিল, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আন্তরিকভাবে সে মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধানের প্রতি বিশ্বাসী ছিল না। যারা সামাজিকভাবে নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু ইসলামের অকাট্য বিধিবিধানে বিশ্বাসী হতে পারে না, এরা আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয় না। শুধু সমাজের মানুষ এদেরকে মুসলমান গণ্য করে, কিন্তু আল্লাহর কাছে তারা মুসলমান বলে গণ্য হয় না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলামের যাবতীয় অকাট্য বিধিবিধানে বিশ্বাসী হতে পারে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী কলেমা জপার কারণে আর নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কারণেই সে আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হতে পারে। সর্বযুগেই এমন কিছু লোক সমাজে বাস করে, যারা সমাজের দৃষ্টিতে মুসলমান কিন্তু আল্লাহর দৃষ্টিতে মুসলমান নয়, এদের পরিচয়টা খুব পরিষ্কার ভাবেই আমাদের জানা থাকা দরকার। সর্বযুগেই সমাজে এমন কিছু লোক বাস করে যারা সমাজের দৃষ্টিতে মুসলমান। কেন সমাজের দৃষ্টিতে এরা মুসলমান? এরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, মুসলমানি কলেমাও পড়ে, বিভিন্ন মুসলমানি আচার অনুষ্ঠানে যোগদানও করে। এই লোকটারে সমাজ কি বলতে পারে? যে নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, যে মুসলমানি কলেমা পড়ে, ইসলামী আচার অনুষ্ঠানে যোগদান করে, তাকে সমাজে মুসলমান বলা ছাড়া তো উপায় থাকে না। কিন্তু ইসলামের যাবতীয় অকাট্য বিধিবিধানে সে বিশ্বাসী হতে পারে না। এমন ব্যক্তি সমাজের দৃষ্টিতে মুসলমান বলে গণ্য হলেও আল্লাহর দৃষ্টিতে এমন ব্যক্তি মুসলমান বলে গণ্য হয় না। এইরকম গুপ্তচরগুলিকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয়। সামিরি ছিল এইরকম একটা মুনাফিক, তার দলের অন্তর্ভুক্ত ছিল মুসা আলাইহিসসালাম, ফেরাউনের বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, মুসা আলাইহিসসালামের দলের অন্তর্ভুক্ত ছিল সামিরি নামক এক ব্যক্তি। সামাজিকভাবে মুসলমান বলে গণ্য হওয়ার কারণে সে মুসা আলাইহিসসালামের দলের অন্তর্ভুক্ত হতে পেরেছিল, কিন্তু সে মুসা আলাইহিসসালামের ধর্মের বিধিবিধানে, যাবতীয় বিধিবিধানে বিশ্বাসী ছিল না। তাহলে এই সামিরি নামক লোকটা সমাজের দৃষ্টিতে মুসলমান বলে গণ্য হলেও আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান ছিল না। এই ধরনের মুসলমানের ছদ্মবেশে ইসলাম বিদ্বেষীদেরকে কোরআনের ভাষায় বলা হয়। এই সামিরির কোনো কোনো তফসিরের বিবরণ মতে এই সামিরির ব্যক্তিগত নামও ছিল মুসা। এই লোকটার ব্যক্তিগত নামও ছিল মুসা এবং সামিরি ছিল তার বাসস্থানের পরিচায়ক। হযরত মুসা যে নবী তার নামও মুসা, আর এই সামিরি নামের মুনাফিকটাও এর নামও মুসা। এই জন্য আরবি এক কবিতার এক পংক্তির মধ্যে আছে, মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন নবিয়ুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু জিবরীলু কাফিরুন। যে মুসাকে ফেরাউন লালন পালন করলো কতদিন? 30 বছর। যে মুসাকে ফেরাউন লালন পালন করলো 30 বছর, সেই মুসা হলেন নবী। আর যে মুসাকে জিবরীল লালন পালন করলো দীর্ঘদিন, সেই মুসা কাফের। সামিরি নামক মুসাকে জিবরীল লালন পালন করেছিল। বর্ণিত আছে সামিরি ছিল জন্মগতভাবে জারস সন্তান, কলঙ্কের ভয়ে তার মা জন্মের পরে তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। কলঙ্কের ভয়ে যে নারী গর্ভে জারস সন্তান ধারণ করলো, এই জারস সন্তান জন্মের পরে কি কলঙ্ক সমাজে ধরা পড়ে না? এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য তার মা তাকে শিশু অবস্থায় জঙ্গলে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরীল ফেরেশতাকে বলেছিলেন, তার জন্মের জন্য তো সে দোষী নয়, তার মা দোষী হতে পারে, তার বাবা দোষী হতে পারে। আমরা কি বলে, যার সন্তানের অবৈধ জন্মের জন্য সন্তানের দোষ না মা বাবার দোষ? সন্তানের তো কোনো দোষ নেই। কাজেই তার মা তাকে জঙ্গলে ফেলে দিল, সে নির্দোষ একটা সন্তান, সুতরাং তাকে তো লালন পালন করা দরকার। তাই আল্লাহর হুকুমে জিবরীল ফেরেশতা একজন মানুষের আকৃতি ধারণ করে প্রতিদিন সেই জঙ্গলে আসতেন, জিবরিলের আঙ্গুল তার মুখে দিতেন। আল্লাহ কুদরতে মানব আকৃতি ধারণকারী জিবরিলের আঙ্গুল থেকে দুধ বের হতো এবং সেই দুধ চুষে চুষে এই সামিরি পান করত। তাহলে এই সামিরি নামদারি মুসাকে লালন পালন করলেন জিবরিল আল্লাহর হুকুমে। জঙ্গলে থাকা অবস্থায় এই সামিরিকে জিবরিল লালন পালন করলেন। আর শিশুকাল থেকে নবী মুসা ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন। সামিরির এক নাম ছিল মুসা। এই জন্য কবি বলেন, যে মুসা কাফির ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন এই মুসা হইলেন নবী, আর যে মুসা জিবরিলের হাতে লালিত পালিত হইল সেই মুসা কাফির। মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই মুসা নাম কোন ভাষার এবং তার অর্থ কি? ওই দেশের ভাষায়, মিশরি ভাষায় পানিকে বলা হইত মু। বর্তমান আরব দেশের লোকেরাও পানিকে মুইয়া কয়, মুইয়া। শুদ্ধ আরবি ভাষায় পানিকে মা বলে, মা উন, যার বহুবচন হইল মিয়া। আরবিয়ানরা তাদের আঞ্চলিক ভাষায় মিয়া কয় না, মুইয়া কয়, যা তাদের আঞ্চলিক ভাষা। মিশরীরা তাদের ভাষায় পানিকে বলতো মু, আর গাছকে তারা বলতো সা। পানিয়ে বাসাইয়ে আনলো শিশুকে এবং একটা গাছের নিচে ফেলে দিয়ে গেল। শিশু মুসাকে যে বাক্সে ঢুকাইয়া তার মা আল্লাহর হুকুমে নদীতে ভাসাইয়া দিছিল, শিশু মুসাকে বহনকারী বাক্সটাকে বাসায় নিল পানি এবং নিয়ে ফেলে দিল কতগুলি গাছের নিচে ওই ফেরাউনের কাছে। পানিতে বেসে যাওয়া শিশু গাছের তলে নিক্ষিপ্ত, এই জন্য তার নাম রাখা হইল মুসা, পানি গাছ। পানিয়ে বাসায় নিল, গাছের দিকে রেখে দিল, এই কারণে এই শিশুর নাম রাখল মুসা। তাদের ভাষায় মু অর্থ পানি আর সা অর্থ গাছ। সামঞ্জস্য কি? পানি পানিয়ে বাসায় নিয়েছিল এবং গাছের দিকে ফেলে দিয়েছিল, এই কারণে হযরত মুসা আলাইহিস সালামকে মুসা নামে নামকরণ করা। সামিরির নাম মুসা কে রাখলো, কেন রাখলো আল্লাহই ভালো জানে। নবী মুসার নাম এই কারণে মুসা নাম রাখা। যাই হোক, ঘটনাক্রমে উভয়েরই ব্যক্তিগত নাম মুসা। যিনি নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন তার নাম মুসা, যে মুনাফিক জঙ্গলের জিবরিল ফিরিস্তার হাতে লালিত পালিত হইল তার নামও মুসা। যেহেতু জিবরিল প্রতিদিন একজন মানুষের আকৃতি ধারণ করে জঙ্গলে আসতেন এবং তাকে দুধ পান করাইতেন, তাহলে সামিরি নামক মুসা জিবরিলকে দীর্ঘদিন পর্যন্ত প্রতিদিন দেখেছে। তাই এই আকৃতি ধারণকারী জিবরিল এই সামিরির কাছে অত্যন্ত সুপরিচিত। এই আকৃতি ধারণকারী জিবরিল সামিরির কাছে অপরিচিত না সুপরিচিত? এমত অবস্থা, সাগরের পানির ফাঁক দিয়া মুসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত অবস্থায় সামিরি যখন যাইতেছিল, পিছনে পিছনে জিবরিল ফিরিস্তা তার বাহনে আরোহিত অবস্থায় আসতেছিলেন এবং জিবরিল ফিরিস্তার পিছনে পিছনে ফেরাউনের বাহিনী আসতেছিল, ঘটনাক্রমে জিবরিল সেদিনও ওই আকৃতি ধারণ করেই বাহনের পিঠে আরোহিত হলেন। যে আকৃতি ধারণ করে জঙ্গলে সামিরিকে দুধপান করে। এবার বলুন এই আকৃতিটা সামিরির কাছে পরিচিত কিনা? এই জন্য সামিরি নদী পার হওয়ার সময় জিবরিলকে দেখা মাত্রই চিনে ফেলল, যিনি তো আমাকে জঙ্গলে দুধপান করে লালন করেন। জিবরিলের বাহন, জিবরিলের ঘোড়া, যে ঘোড়ায় সওয়ার হইয়া জিবরিল যাইতেছিলেন, সামিরি লক্ষ্য করে দেখলো যে জিবরিলের আরোহিত ঘোড়া যেখানে পা রাখে এই ঘোড়ার পায়ের দাগের মধ্যে সাথে সাথে জীবিত ঘাস গজাইয়া ওঠে। জিবরিলের ঘোড়া যেখানেই পাড়া দেয় পা উঠানির সাথে সাথে সাথে সাথে সেখানে ঘাস ঘাস গজাইয়া ওঠে ঘাস। সামিরি মনে করল নিশ্চয়ই জিবরিলের ঘোড়ার পাড়া দেওয়া মাটিটার মধ্যে বিশেষ কোনো গুণ আছে, সাথে সাথে ঘাস উঠে দিল। এই মাটিটা সংরক্ষণ করলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগানো যাবে। এই মনে করে সামিরি জিবরিলের ঘোড়ার পায়ের দাগ থেকে কিছু মাটি উঠাইয়া সে তার কাছে সংরক্ষণ করে রেখে দিল, হেফাজত করে রেখে দিল সামিরি জিবরিলের এই ঘোড়ার পায়ের দাগ থেকে কিছু মাটি। তারপর তারা যখন সাগর পার হয়ে গেল, দুই দলের মধ্যবর্তী ছিলেন জিবরিল ফেরেশতা, মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে যাওয়ার সাথে সাথেই এরা পার হওয়ার আগেই সাগরের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহর হুকুমে সাগরের পানি রাস্তা বন্ধ করে দিয়ে একাকার হয়ে তাদেরকে ডুবাই এল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, দেখো কিভাবে কি ভাষায় তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এই দেখো ফেরাউনের বাহিনীকে আল্লাহ সাগরের পানিতে ডুবাইয়া মারছেন, তোমাদের সবচেয়ে বড় দুশ্মন ছিল ফেরাউন, তাকে আল্লাহ এখানে পানিতে ডুবাইয়া মারছেন। তারা বলল পানির তলে ডুবে গেছে ফেরাউন, সত্যই মরে গেছে কিনা বেঁচে আছে কোথাও প্রাণ নিয়ে ভেসে গেছে, আমরা কিভাবে বুঝবো? অত্যন্ত দুষ্ট জাতি এই বনি ইসরাইল। বনি ইসরাইল গোষ্ঠীটা নবীর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর বিধানের সাথে যত ধরনের পাটপারি করেছে, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গোষ্ঠী, দুনিয়ার কোনো মানুষ এমন পাটপারি আল্লাহর নবীর সাথে, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে আর কোনো গোষ্ঠী করতে পারে। নবী বললেন আল্লাহ তোমাদের দুশ্মন ফেরাউনকে সাগরের পানিতে ডুবাইয়া মেরেছেন। তারা বলে মেরেছেন না জীবিত রয়েছে, আমরা কিভাবে বুঝবো, দেখা তো লাগে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে আদেশ করলেন এই ফেরাউনকে, ফেরাউনের লাশটা ভাসাইয়া দাও। আল্লাহর হুকুমে সাগরের পানি ফেরাউন মারা যাওয়ার পরেও ফেরাউনের মরা লাশকে ভাসাইয়া দিল। তারা চাক্ষুষভাবে ফেরাউনের লাশকে ভাসমান অবস্থায় দেখতে পারল। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়ান্তুম তানজুরুন, ফেরাউনকে তার বাহিনী সহ সাগরের পানিতে ডুবাইয়া মারলাম এমত অবস্থায় যে তোমরা চাক্ষুষভাবে দেখতেছিলে। বলো হে বনি ইসরাইল, তোমাদের প্রতি এইগুলি কি আমি আল্লাহর অনুগ্রহ নয়? মুফাসসিরিন কেরাম লেখেন, কোন বান্দা নিজের আগ্রহে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার ব্যবস্থা হইল দুইটা, একটা হলো আল্লাহ তাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন এটা যদি উপলব্ধি করতে পারে, যে আল্লাহ আমাকে এতগুলি নিয়ামত দান করেছেন সে আল্লাহর হুকুম না মানলে কত বড় জঘন্যতম নাফরমানি হতে পারে। আরেকটা হলো আল্লাহর নাফরমান বান্দাদের প্রতি আল্লাহর কি পরিমাণ শাস্তির ঘোষণা রয়েছে, এইগুলি বুঝলে বান্দা নিজের ইচ্ছায় বিবেকের তাড়নায় আল্লাহর এবাদত বন্দিকে তেলিপ্ত হতে পারে। দান্দার বলে, বাহিনীর বলে, শাস্তি দিয়া কোনো মানুষকে আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত করানো যায় না। সাময়িকভাবে কিছুক্ষণের জন্য করাইলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যে মানুষ নিজের আগ্রহে আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত হয় তার এবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। শাস্তি দিয়া বন্দিগি করাইলে এই বন্দিগি টিকসই হয় না এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। যে বন্দেগি বন্দা আল্লাহর বন্দেগি করে মনের আগ্রহে, সেই বন্দেগিটা স্থায়ী হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মনের আগ্রহে আল্লাহর বন্দেগিতে লিপ্ত হওয়ার ব্যবস্থা দুইটা, একটা হলো আল্লাহ আমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, ওইগুলি নিয়ে গবেষণা করলেই মন তৈরি হয়ে যায় আল্লাহর গুলামি করার জন্য। যেমন আমরা যে মুহূর্তে মুহূর্তে বাতাস নাক দিয়া টানতেছি আর ছাড়তেছি, এটা কি আল্লাহর হুকুমে নয়? আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার নাক দিয়া বাতাস ঢুকে এবং বের হয় কিনা? আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আল্লাহ যদি তখন বাতাসকে হুকুম করতেন পাঁচ মিনিট তার নাক দিয়া ঢুকা বন্ধ কর, এই ঘুম আপনার চির ঘুম হয়ে যাবে। এই কারণে ঘুমানোর সময় দোয়া করতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি তোমার নামে জিন্দা হব। ঘুম এক ধরনের মরণ, প্রকৃত মরণ নয়, এক রকমের মরণ। অর্থাৎ মরলে যেমন কিছু দেখা যায় না শোনা যায় না, ঘুমাইলেও কিছু দেখা যায় না শোনা যায় না, ঘুমটাও একরকমের মরণ। প্রতিদিন ঘুমাবার সময় নবীর সুন্নত তরিকা মতো এই দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি তোমার নামে জিন্দা হই। আমরা প্রত্যেক দিনই একবার মরি আর একবার জিন্দা হই কিনা? কার নামে? কারণ আমি যতক্ষণ এই আদামরা অবস্থায় থাকি, ঘুমন্তরে আদামরা কয়, আদামরা যতক্ষণ আদা মারা অবস্থায় থাকি তখন তো আমার নাক দিয়ে নিজের ইচ্ছায় বাতাস টানতে পারি না, একমাত্র আল্লাহর হুকুমে আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক দিয়ে বাতাস ঢুকে এবং বের হয় বলেই ঘুমন্ত অবস্থায় আমি প্রাণ নিয়ে বেঁচে থাকি। কাজেই আমার নাক দিয়ে বাতাস ঢুকতেছে আর বের হইতেছে, এটা কি আল্লাহর প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি কিনা? কয়েক মিনিটের জন্য যদি আল্লাহ এই একটা নিয়ামত আল্লাহ বন্ধ করে দেন তখন আমার দশাটা কি হবে? একা একা নিরিবিলি শান্ত মনে এই বিষয়গুলি যারা চিন্তা করতে পারে যে আল্লাহর কি পরিমাণ অনুগ্রহ আমার প্রতি আছে, তার বিবেক তারে বাধ্য করে আল্লাহর ইবাদত করতে, তার বিবেক তারে বাধ্য করে আল্লাহর ইবাদত করতে। নিজের বিবেকের তাড়নায় নিজের মনের আগ্রহে আল্লাহর যে ইবাদত বন্দেগি করা হয় সেইটাই স্থায়ী হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এইরকম ইবাদত বন্দেগি করার ব্যবস্থা দুইটা, একটা হলো আমার প্রতি আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে এটা চিন্তা ভাবনা করা, গভীরভাবে গবেষণা করা, আরেকটা হলো যদি আল্লাহর অবাধ্য হই তাহলে আল্লাহর কি পরিমাণ ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করা। এই দুই বিষয়ে যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে এদেরকে ডান্ডাইয়া পিটাইয়া বাহিনী দিয়া নমাজি বানাইতে হয় না, নিজের বিবেকের তাড়নায় তারা নমাজি হইয়া যায়। বাহিনীর ভয়ে ডান্ডার ভয়ে যারা বিধান পালন করে এরা যখন দেখে এমন একটা সুযোগ আসছে যে এখন কোনো বাহিনীও নাই ডান্ডাও নাই, তখনই তার চুরি শুরু করে দেয়। তখনই কি শুরু করে দেয়? চুরি শুরু করে দেয়। এখন আমি চুরি করলে না কোনো বাহিনী আছে, না কোনো ডান্ডা আছে, আর কোনো ভয় নাই? কাজেই ডান্ডার ভয়ে, বাহিনীর ভয়ে যারা সব পথে চলে, এরা যখনই দেখে যে এই মুহূর্তে কোনো বাহিনীও নাই, কোনো ডান্ডাও নাই, তখনই তারা চুরি করা শুরু করে দেয়। আল্লাহর ভয়ে যারা বিধান পালন করে, এরা সৎ জীবনযাপন করার জন্য, অসৎ জীবনযাপন বর্জন করার জন্য কোনো ডান্ডার দরকার হয় না, কোনো বাহিনীর দরকার হয় না। তার একটা দৃঢ় বিশ্বাস যথেষ্ট যে যে আল্লাহ আমাকে এতগুলি নিয়ামত দিতেছেন, সেই আল্লাহর গুলামি করা আমার বিবেকের চাহিদা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলকে সম্বোধন করে দফায় দফায় বলতেছেন, দেখো তোমাদেরকে কি পরিমাণ অনুগ্রহ আমি করেছি, দেখো তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত আমি দান করেছি। বনী ইসরাইল যখন পার হইয়া গেল, নবী বলে দিলেন, তোমাদের দুশ্মন ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া ধ্বংস করেছে। এরপরে হয় কি বিশ্বাস মরল না, জিন্দা রইল। কিরকম দুষ্ট স্বভাবের জাতি হইলে নিজেদের নবীর মুখে এই সংবাদ শোনার পরেও কি বিশ্বাস বলতে পারে? যখন বলল কি বিশ্বাস, ডুবন্ত ফেরাউন মরে গেল না বেঁচে আছে, কি বিশ্বাস? তখনই আল্লাহ সাগরের পানিকে আদেশ করলেন, লাশটা ভাসায় দাও। এদের প্রশ্ন যে কি বিশ্বাস, এই প্রশ্নের যেন সমাধান দিয়ে যায়। আল্লাহর হুকুমে সাগরের পানি ফেরাউনের লাশ ভাসায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই ভাসমান ফেরাউনের লাশ সাগরের পানির নিচ থেকে যখন ভাসলো, তখন দেখা গেল তার নাকটা নাই, সাগরের কোনো জীবজন্তু তার নাকটা খেয়ে ফেলেছে, নাক নাই। ইন নাক খেয়ে ফেলা অবস্থার লাশটাই পানি সাগরের উপরে ভাসাইয়া দিল। ভাসমান লাশ ফেরাউনের দেখে ওই পারে আশ্রয় গ্রহণকারী বনী ইসরাইল খুব বেশি উল্লাস করল যে আল্লাহ মেহরবানি, আল্লাহ আমাদের শত্রুকে ধ্বংস করে। এই ঘটনাটা কোন মাসের কত তারিখ ঘটেছিল এটা আল্লাহ কোরআনে বলেন। বনী ইসরাইলের চিরদুশ্মন ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরের পানিতে নাকানি চুবানি খাইয়া ধ্বংস হইল, আর বনি ইসরাইল চিরকালের জন্য ফেরাউনের দুরুম অত্যাচার থেকে নাজাত পাইল। কোন মাসের কত তারিখে, এই মাসের নাম এবং তারিখটা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, ঘটনাটা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে। ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখটাকে ইসলামী পরিভাষায় আলাদা একটা নাম আছে, এটার এই নামটা হইল আশুরা। যে কোনো মাসের দশম দিনকে আরবি ভাষায় আল ইয়াউমুল আশির বলা হয়, দশম দিন। যে কোনো মাসের 10 তারিখে দশম দিন বলা হয়, আল ইয়াউমুল আশির বলা হয়, ব্যতিক্রম মহরমের বেলা। মহরমের 10 তারিখকে আশির বলা হয় না, আশুরা বলা হয়, ব্যতিক্রম। আশুরা মহরম মাসের 10 তারিখের নাম, আর কোনো মাসের 10 তারিখের নাম আশুরা নয়। কাজেই আমরা আশুরা শব্দটা বলা মাত্রই যেন বুঝে নেই যে আশুরা মানে মহরমের 10 তারিখ, আর আশুরা মানেই মহরম। হাদিস শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন, ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরে নিমজ্জিত হয়ে মরণবরণ করার, ধ্বংস হওয়ার, এবং মুসা আলাইহিস সালাম এবং তার বংশ বনী ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে চিরকালের জন্য নাজাত পাওয়ার তারিখটা ছিল আশুরা, মহরমের 10 তারিখ। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর মদিনার উল্লেখযোগ্য পরিমাণ একদল বাসিন্দা ছিল ইহুদি। মদিনাতে প্রধান দুই বংশের লোক বসবাস করত, দুই ধর্মাবলম্বী লোক বসবাস করত, প্রধান দুইটা ধর্মের অনুসারী লোক মদিনায় বসবাস করত। একদল ছিল মূর্তি পূজারি আর একদল ছিল ইহুদি। মদিনার মূর্তি পূজারীদের প্রধান দুইটা বংশ ছিল। মদিনার মূর্তি পূজারীদের এক বংশের লোকের এক বংশের নাম ছিল আউস আর এক বংশের নাম ছিল খাজরাজ। মদিনার মূর্তি পূজারীদের এক বংশের নাম ছিল আউস আর এক বংশের নাম ছিল খাজরাজ। আর মদিনায় বসবাসকারী ইহুদিদের উল্লেখযোগ্য বংশ ছিল তিনটা, তিন গোত্রের ইহুদিরা মদিনায় বসবাস করত। ইহুদিদের একটা গোত্রের নাম ছিল বনি কুরাইজা আর একটা গোত্রের নাম ছিল বনি নজির আর একটা গোত্রের নাম ছিল বনি কাইলুকা। বনি মানে গোত্র, কুরাইজা গোত্র, নজির গোত্র, কাইনুকা গোত্র, এই তিন গোত্রের ইহুদিরা মদিনায় বসবাস করত। আউস আর খাজরাজ গোত্রের মূর্তি পূজারীরাও মদিনায় বসবাস করত। মূর্তি পূজারীরা ধর্মের ব্যাপারে সম্পূর্ণ অন্ধবিশ্বাসী, আর ইহুদিরা ধর্মের ব্যাপারে কিছু আলু কিছু অন্ধ। এরা হযরত মুসা আলাইহিসসালামের এক সময় মুসা আলাইহিসসালামের অনুসারী ছিল। মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহর নাযিল কিতাব তাওরাত কিতাব এবং সেই কিতাবের বিধানে বিশ্বাসী ছিল, কিন্তু পরবর্তীতে তাদের দুনিয়ার বিভিন্ন স্বার্থ রক্ষার জন্য আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের অনেক বিধান তারা মন গড়াভাবে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছিল। আল্লাহর যে আইন পছন্দ হইত এটা রাখত, যে আইন পছন্দ হইত না এটা বিগড়াইয়া ফেলত। শুনোয়া নাই অন্ধবিশ্বাসী না কিছু আলু কিছু অন্ধ, এই অবস্থা ছিল ইহুদিদের। আর মূর্তি পূজারীরা সম্পূর্ণই অন্ধবিশ্বাসী। মূর্তি পূজারীদের অন্ধবিশ্বাসের নমুনা হইল এরা কেন মূর্তির পূজা করে, এর একমাত্র দলিল কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদারে দেখছি মূর্তির পূজা করে এই জন্য আমরাও মূর্তির পূজা করি। কিছু আলু না শুনো নাই অন্ধ, শুনো নেই, বাপ দাদারে মূর্তি পূজা করতে দেখেছে এই জন্য তারা মূর্তি পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, এরার বাপ দাদা যদি গণ্ড মূর্খ হইয়া থাকে তাহলে কি গণ্ড মূর্খের অনুসরণে এই ধর্ম পালন করবে? ধর্ম পালন বাপ দাদার অনুসরণে হয় না, ধর্ম পালন আল্লাহর কিতাব এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলের অনুসরণে হয়। একটা মূল নীতি আল্লাহ বলে দিলেন, কোনো ব্যক্তির অনুসরণে ধর্ম পালন হয় না, কোনো বংশের অনুসরণে ধর্ম পালন হয় না, ধর্ম পালন আল্লাহর কিতাবের অনুসরণে হয়, ধর্ম পালন আল্লাহর নবীর অনুসরণে হয়। যারা আল্লাহর কিতাবের অনুসারী, যারা আল্লাহর নবীর অনুসারী, তাদের পক্ষে এই সত্য ধর্ম পালন সম্ভব। যারা আল্লাহর কিতাবের অনুসারী নয়, যারা নবীর অনুসারী নয়, বাপদাদার অনুসারী, এদের পক্ষে সত্য ধর্মের ভঙ্গ পাওয়ার উপায় না। তাহলে মূর্তি পূজারীরা কোন নবীর অনুসারী ছিল না, আল্লাহর কোন কিতাবের অনুসারী ছিল না, বাপদাদার অনুসারী ছিল, সম্পূর্ণ অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল হইল মূর্তি পূজা, সম্পূর্ণ অন্ধবিশ্বাসের উপর। বাপদাদা মূর্তি পূজা করছে আমরা দেখেছি এই জন্য আমরা মূর্তি পূজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে যখন দেখলেন মদিনার ইহুদিরা আশুরার তারিখে রোজা রাখে, মনে আছে আশুরার তারিখ কারে হয়? মুহররমের দশ তারিখের নাম আশুরার তারিখে রোজা রাখে মদিনার ইহুদিরা। দেখে আল্লাহ রসুল জিজ্ঞাস করলেন, তোমরা আশুরার তারিখে রোজা রাখো কেন? তারা বলল, এই তারিখে আল্লাহ আমাদের গোষ্ঠীর দুশ্মন ফেরাউনকে তার বাহিনী সহ লোহিত সাগরে ডুবাইয়া মারছিলেন, আর আমাদেরকে এই তারিখে আল্লাহ এই ফেরাউনের জুলুম থেকে চিরকালের জন্য রেহাই প্রদান করেছিলেন, তার শুকরিয়া আদায় করে ওই ঘটনার পর থেকে আমরা বনি ইসরাইলের বংশের লোকেরা এর শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছরই আশুরার রোজা রাখি। ইহুদিদের মুখে এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা মুসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী নয়। মুসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী হলাম আমরা মুসলমানেরা। ইহুদিরা মুসা আলাইহিসসালামের অনুসারী নামের বেজাল, মুসলমানেরা মুসা সালামের খাঁটি অনুসারী। তারা বেজাল কিভাবে? মুসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে আল্লাহ বলে দিয়েছিলেন, এই কিতাবের বিধিবিধান মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে রহিত গণ্য হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের পর থেকে উনার কাছে নাজিলকৃত কিতাবের বিধিবিধান বলবৎ হবে, কথাটা তাওরাত কিতাবে লেখা আছে। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের পর থেকে মুসা নবীর কাছে নাজিলকৃত তাওরাত কিতাবের বিধিবিধান বলবৎ রয়েছে না রহিত হয়ে গেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের পর থেকে কোন কিতাবের বিধিবিধান চালু হয়েছে? এই কথাটা তাওরাত কিতাবে উল্লেখ ছিল। ইহুদিরা যদি মুসা নবীর খাঁটি অনুসারী হইত তাহলে তাদের কিতাবের এই কথাটা মানত, যেহেতু তারা তাদের কিতাবের এই কথাটা মানে না সুতরাং তারা সত্যিকারের অর্থেই মুসা নবীর অনুসারী নয়, এরা মুসা নবীর অনুসারী নামের বেজাল। আমরা মুসলমানেরা মুসা নবীর সঠিক অনুসারী। মুসা নবীর কাছে নাযিলকৃত তাওরাত কিতাবের এই কথা আমরা অক্ষরে অক্ষরে গ্রহণ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে তাওরাত কিতাবের যাবতীয় বিধিবিধান রহিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের পর থেকে কোরআনের বিধান চালু, এটা তাওরাত কিতাবে উল্লেখ ছিল আমরা মানি। তাহলে মুসা নবীকে সঠিকভাবে ইহুদিরা মানে আর সঠিকভাবে মুসলমানেরা? তাহলে ইহুদিরা মুসা নবীর খাঁটি অনুসারী না মুসলমানেরা খাঁটি অনুসারী? কাজেই সেই মুসা নবী নাজাত পেয়েছিলেন যেই তারিখে, সেই মুসা নবীর শত্রুকে আল্লাহ ধ্বংস করেছিলেন যেই তারিখে, সেই তারিখে রোজা রেখে শুকরিয়া আদায় করা ইহুদিদের পক্ষে ততটা সাজে না আমাদের মুসলমানের পক্ষে যতটা সাজে। তাদের জন্য এতটা উচিত নয় আমাদের জন্য যতটা উচিত। তাই আল্লাহ রাসূল নির্দেশ দিলেন মুসলমানদেরকে, তোমরা আশুরার তারিখে রোজা রাখবে মুসা নবীর সেই ঘটনার শুকরিয়া আদায় করার জন্য। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আরো লিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের আগেও, মদিনা শরীফে হিজরত করে যাওয়ার আগেও মক্কা শরীফে থাকা অবস্থাতেও আশুরার রোজা রাখবে, হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরেও আশুরার রোজা রাখতেন এবং মুসলমানদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন। সেই নির্দেশের কারণে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার রোজা রাখাই মুসলমানদের জন্য ওয়াজিব ছিল। এই কথা আপনাদের মনে রাখা দরকার, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখাই মুসলমানদের জন্য কি ছিল? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাসে রোজা রাখা ফরজ। এই আয়াত যখন আল্লাহ নাযিল করলেন তখন আশুরার রোজা রাখার ওয়াজিব হওয়ার বিধান রহিত হয়ে আশুরার রোজা রাখার বিধান নফল হিসাবে বলা বাধ্য। আমাদের স্মরণ রাখার মতো কথা হলো যে রমজান মাসে রোজা রাখা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ ছিল, ওয়াজিব ছিল, আর রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা রাখার বিধান আর ওয়াজিব থাকেনি। এখন কিয়ামত পর্যন্ত আশুরার রোজা রাখার বিধান হইল মুসলমানদের জন্য নফল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা ওয়াজিব না নফল? আল্লাহ রাসূল যখন মুসলমানদেরকে বললেন আমাদের জন্য বেশি উচিত যে ঘটনায় আল্লাহ মুসা নবীকে নাজাত দিলেন, মুসা নবীর দুশ্মনকে ধ্বংস করলেন, সেই ঘটনা উপলক্ষে এই তারিখে রোজা রাখা আমাদের বেশি উচিত, আমরা মুসলমানেরা সেই ঘটনার শুকরিয়া আদায় করা বেশি দরকার, কাজেই মুসলমানেরা তোমরা আশুরার রোজা রাখবে? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আশুরার তারিখে ইহুদিরাও রোজা রাখে? আশুরার তারিখে যদি মুসলমানেরাও রোজা রাখে তাহলে ইহুদিদের এবাদত বন্দেগী আর মুসলমানের এবাদত বন্দেগী তো একরকম হয়ে গেল। অথচ বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমানেরা তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, ইহুদি খ্রিস্টানদের সাথে একাকার হইয়া যায়। কাজেই আপনি যে আমাদেরও নির্দেশ দিলেন আমরাও আশুরা রোজা রাখবো, ওয়াজিব অবস্থায় হোক আর নফল অবস্থায় হোক, ইহুদিরাও রাখে আশুরা রোজা, মুসলমানেরাও রাখে আশুরা রোজা, তাহলে মুসলমানের এবাদতে আর ইহুদিদের এবাদতে তো একাকার হয়ে গেল। কোনটা মুসলমানের এবাদত আর কোনটা ইহুদির এবাদত বুঝার মতো কোনো পার্থক্য বাকি রইল না। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, পার্থক্য অবশ্যই বজায় রাখতে হবে এবং পার্থক্য বজায় রাখার ব্যবস্থা হবে, ইহুদিরা আশুরা উপলক্ষে মাত্র এক রোজা রাখে 10 তারিখে, মুসলমানেরা আশুরা উপলক্ষে রোজা রাখবে 2টা, 10 তারিখের সাথে 9 তারিখ মিলাইয়া 2টা, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইয়া আশুরা উপলক্ষে মুসলমান রাখবে 2 রোজা আর ইহুদিরা রাখে 1 রোজা। তখন ওই ইহুদিদের আশুরার রোজা রাখায় আর মুসলমানদের আশুরার রোজা রাখায় পার্থক্য হয়। এমনকি তখনকার সময়ের ইহুদিরা দাঁড়িয়ে রাখত, লম্বা দাঁড়িয়ে রাখত, আজকালও পৃথিবীর বিভিন্ন দেশে লম্বা দাঁড়িওয়ালা ইহুদিদেরকে দেখতে পাওয়া যায়। তখনকার ইহুদিরা লম্বা দাঁড়িয়ে রাখত এবং তাদের দাড়ি যখন পাকত, লম্বা ফাঁকা দাঁড়িওয়ালা, এমত অবস্থায় কোনো মুসলমানের মুখের লম্বা দাঁড়িয়ে যখন পাকত, ইহুদির মুখের দাড়ি আর মুসলমানের মুখের দাড়ি তো একরকম দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন, যেহেতু ইহুদিরা দাড়ি পাকলে সাদা অবস্থায় রাখে, মুসলমানেরা তোমরা দাড়ি পাকলে দাড়ি রঙ্গাইয়া ফেলবে যেন ইহুদির দাড়ি আর মুসলমানের দাড়ি পার্থক্য হয়, তবে রং এমন রং দিতে হবে যে রং দিলেও বোঝা যায় এই দাড়িটা পাকা, যেই রং দিলে দাড়িটা পাকা না কাঁচা বোঝা যায় না, এই রং দেওয়া জায়েজ নয়। কথা পরিষ্কার হইল কিনা? অবশ্য বর্তমান সমাজে ওই সমস্যাটা আর নাই, আমাদের বাংলাদেশে তো ইহুদি গোটা কয়েক আছে কিনা তাই সন্দেহ, এবং যারা আছে তারা দাড়ি রাখে কিনা তাও সন্দেহ, এবং তাদের দাড়ি কি পরিমাণ লম্বা হয়, পাকা পাকলে ভরো দাড়ি রাখে কিনা তাই অনুসন্ধান করে পাওয়া যায় না। কাজে আমাদের এই পরিবেশে এই সমাজে দাড়ি রং দিয়া ইহুদিদের সাথে পার্থক্য করার ততটা দরকার নাই সেই সমাজে যতটা দরকার ছিল। তারপরও মুফাসসিরিন কেরাম ফুকাহায়ে কেরাম লিখেছেন, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মুসলমানের দাড়ি পাকলে যখন সাদা হয় তখন রঙিন করে ফেল যেন ইহুদিদের দাড়ির সাথে পার্থক্য হয়, এই জন্য দাড়ি রঙিন করা একটা আলাদা সওয়াবের কাজ। কেমন রং? যে রঙের দ্বারা কাঁচা দেখা যায় না যে রং দিলেও পাকা বোঝা যায়, এমন রং কালো রং নয়, কালো রং দিলে পাকা বোঝা যায় না, বোঝা যায় কাঁচা হয়েছে, এই জন্য দাড়িতে কালো রং দেওয়া যায়, কালো রং ছাড়া অন্য যে কোনো রংটা দিলে বোঝা যায় যে এটা পাকা দাড়ি, এইরকম রং দেওয়ার মধ্যে আলাদা সব আছে। বলতেছিলাম সাহাবায়ে কেরাম যখন বললেন ইহুদিরা রাখে আশুরার রোজা, মুসলমানেরা রাখে আশুরার রোজা, পার্থক্য কোথায়? রসুল বললেন ইহুদিরা আশুরা উপলক্ষে রাখে এক রোজা, মুসলমানেরা রাখবে দুই রোজা। এখান থেকে ইহুদিদের রোজা রাখায় আর মুসলমানদের রোজা রাখায় পার্থক্য হয়। এই আলোচনাটা কোন প্রসঙ্গে আসলো? ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন বাহিনী সহ, মুসা আলাইহিসসালামকে আল্লাহ ফেরাউনের জুলুম অত্যাচার থেকে চিরকালের জন্য মুক্তি দিলেন সঙ্গী সাথী সহ। কোন মাসের কত তারিখ কথাটা কোরআনের কোনো আয়াতে না থাকলেও হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন। কোরআনের কোনো আয়াতে না থাকলেও হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সেইটা হলো আশুরার তারিখ। কাজে কাজেই মুসা আলাইহিসসালামের নাজাত পাওয়া উপলক্ষে যদি আশুরার রোজা হয়, ফেরাউনের ধ্বংসপ্রাপ্ত হওয়া উপলক্ষে যদি আশুরার রোজা হয়, তাহলে এই রোজার সাথে কারবালার যুদ্ধের কি সম্পর্ক? বর্তমান সমাজের অনেক মুসলমান আশুরার রোজা রাখে মনে করে কারবালা উপলক্ষে, এই মনে করাবো। কারবালাতে এমন কোন ঘটনা ঘটেনি যার দ্বারা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কারবালার মধ্যে এমন ঘটনা ঘটেছে যার দ্বারা আমাদের চিন্তিত হতে হবে, শুকরিয়া আদায় করা হলো আনন্দের ব্যাপার, আর চিন্তিত হওয়াটা হলো দুঃখের ব্যাপার। আনন্দের ঘটনা উপলক্ষে শুকরিয়া হয়, দুঃখের ঘটনা উপলক্ষে শুকরিয়া হয় না, সবর হয়, সবর ধৈর্য দ্বারা। আশুরার তারিখে যে ঘটনা ঘটেছিল সেটা মুসলমানদের জন্য দুঃখজনক না আনন্দজনক? আনন্দজনক। আশুরার তারিখে যে আসলে আশুরার তারিখে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ফেরাউনের ধ্বংস হওয়া, মুসা নবীর নাজাত পাওয়া, এটা হলো মুসলমানদের দুঃখজনক ঘটনা না আনন্দের ঘটনা? এই জন্য এটা শুকরিয়া আদায় করার জন্য মুসলমানের ঘটনা। আর কারবালার যুদ্ধে যে ঘটনা ঘটেছে এটা মুসলমানদের আনন্দের ব্যাপার না দুঃখের ব্যাপার? দুঃখের ঘটনা উপলক্ষে শুকরিয়া নয়, আনন্দের ঘটনা উপলক্ষে হইল শুকরিয়া। তাটা কি পরিষ্কার হইল? এই পর্যায়ে অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কারবালার ঘটনা উপলক্ষে আমাদের করণীয় কি? কারবালার ঘটনা উপলক্ষে আমাদের করণীয় হইল বাতিলের সাথে আপোষ করে ফেলা, এই কারবালার শিক্ষা। বাতিলের সাথে আপোষ করে ফেলা কারবালার শিক্ষা না? বাতিলের সাথে আপোষ নাই জান গেলেও, এইটা হইল কারবালার শিক্ষা। কারবালা উপলক্ষে আমাদের করণীয়, জান দিতে পারি, বাতিলের সাথে আপোষ করতে পারি না। এই আশুরার তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে তার বংশের বনি ইসরাইল সহ ফেরাউনের জুলুম অত্যাচার থেকে চিরকালের জন্য নাজাত দিলেন, আর ফেরাউনকে তার বাহিনী সহ ডুবাইয়া মারলেন। তারপর সাগর পার হওয়ার পরে যে সিরিয়ার থেকে তারা দেশান্তর হয়ে মিশর গিয়েছিল, সিরিয়ার কেনান নামক জনপদে তাদের বসতি ছিল। সেই পথে রওনা হইতে গিয়া মুসা আলাইহিসসালাম একদল গোয়েন্দা পাঠাইলেন যে আমরা যে ওই আমাদের পুরাতন বাসস্থানে যাব, সেখানের অবস্থা পরিবেশ পরিস্থিতি কেমন তোমরা যাচাই করে আসো, দেখে আস। গোয়েন্দা বাহিনী যাচাই করিয়া দেখে এসে খবর দিল যে আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা আগের পুরাতন বাসিন্দা ছিলাম, আবার নতুনভাবে সেখানে গিয়া বসবাস করব, সেখানে এক নতুন জালিম অত্যাচারী জাতি সেই এলাকা দখল করে বসে আছে। এক জালিমের দেশ থেকে হিজরত করিয়া নিজের দেশে রওনা হইল, পৌঁছার আগে খবর পাইল নিজের দেশও আর এক জালিমে দখল করে বসে আছে। আবার ফলল কিনা বিপদে? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তোমরা জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, জালিমদেরকে তোমাদের বাসস্থান থেকে বিতাড়িত করো এবং তোমরা সেখানে শান্তিতে বসবাস করা শুরু করো। তারা বলল আমরা এই জাতির সাথে যুদ্ধ করতে পারব। মুসা তোমারে কে কইছিল ফেরাউনের দেশ থেকে আমাদেরকে নিয়ে আসার জন্য? বিনা যুদ্ধেই তো সেখানে আমরা বসবাস করতে পারতাম। ফেরাউনের দেশে বসবাস করতে তো কোনো যুদ্ধের দরকার হইতো না, এখন তো নিজের দেশে গিয়া বসবাস করতে হইলে যুদ্ধ করা ছাড়া উপায় নাই। তাহলে ছোট বিপদ থেকে বড় বিপদের মুখে ঠেলিয়া দিলা তুমি আমাদেরকে। যে নবী উসিলায় চিরকালের লাগি নাজাত হইল, দেখেন এই নবীরে কি কম। এই জন্য এত বড় দুরন্ধর জাতি ইহুদি জাতির চেয়ে দুনিয়াতে জঘন্যতম কোনো দুরন্ধর জাতি আল্লাহ সৃষ্টি করছেন না। এখান থেকে পরিষ্কার জবাব পাবেন আরেক কথার, এই গোষ্ঠীর মধ্যে আল্লাহ 1,23,989 জন নবী পাঠাইলেন কেন, আর বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মাত্র 11 জন নবী পাঠাইলেন? অন্যান্য জাতির জন্য সমস্ত বিশ্ববাসী মানব গোষ্ঠীর জন্য নবী পাঠাইলেন 11 জন, আর ইসরায়েলি গোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ নবী পাঠাইলেন 1,23,989 জন। বলেন বিশ্ববাসীর জন্য, বিশ্বের অন্যান্য সমস্ত জাতির জন্য আল্লাহ নবী পাঠাইলেন কত? আর ইসরায়েলি গোষ্ঠীর জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য 11 জন, আর এক গোষ্ঠীর জন্য এত জন কেন? মানুষের যে দলটা মারাত্মক রোগে আক্রান্ত সেই দলের চিকিৎসার জন্য যত ডাক্তারের দরকার হয়, যারা এত মারাত্মক রোগে আক্রান্ত নয় এদের চিকিৎসার জন্য এত ডাক্তারের দরকার হয় না। অন্যান্যদের আত্মার রোগ এত জঘন্য ছিল না, ইহুদিদের বনি ইসরাইলের আত্মার রোগ যত জঘন্য ছিল, এরা ছিল জটিল রোগী, এই জন্য এদের চিকিৎসার জন্য রুহানি এতজন চিকিৎসক আল্লাহ রাব্বুল আলামিন। যখন এরা কইল যে আমরা পারবো না এদের সাথে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদু, ও মুসা তুমি আর তোমার খোদায় গিয়া তারার সাথে যুদ্ধ করো, আমরা এখান থেকে যাব। তুমি আর তোমার খোদায় গিয়া যুদ্ধ করো। কত বড় জঘন্যতম বেয়াদব হইলে নিজের নবীকে এমন কথা বল, এই কথার অভিশাপ দিলেন আমার নবী আর আমি যুদ্ধ করব তোমাদের শান্তিতে বসবাসের জন্য। কাজেই তোমাদের সেই শান্তির জনপদ ফিরে পাওয়া 40 বছরের জন্য হারাম করে দেওয়া হল। আগামী 40 বছরের ভিতরে তোমরা আর সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আল্লাহ যখন এই অভিশাপ দিলেন দেখা গেল সারাদিন সারা রাত পথ চলতে চলতে চলতে চলতে রাত পাইয়া দেখা যায় গতকাল যেখান থেকে রওনা দিছি নিগান। এইভাবে বিশাল মরুভূমির মধ্যে চক্কর দিতে দিতে দিতে দিতে তাদের 40 বছর কাল। বলেন 40 বছর মরুভূমিতে চলা যায় ছায়ার মতো কিছু, ছায়া দেওয়ার মতো কিছু না থাকলে? 40টা বছর মরুভূমিতে জীবন যাপন করা যায় খাওয়ার মতো কিছু না থাকলে? 40টা বছর মরুভূমিতে জীবন যাপন করা যায় পান করার মতো কিছু না থাকলে? ছায়ারও দরকার, খাওয়ারও দরকার, পানিরও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য অবধারিত করে দিলেন আগামী 40 বছরের ভিতরে তোমরা আর তোমাদের শান্তির জন্মভূমি ফিরে পাবে না, কোন দুষ্টামির কারণে? নবী রে ভাই তুমি আর তোমার খোদায় গিয়া যুদ্ধ করো, আমরা পারবো। এই জ্ঞান তো কি কারণ? এক একটা জাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে এই ধরনের বেয়াদবি করে আর বছরের পর বছর যুগ যুগান্তর যাবৎ তার অভিশাপ ভোগ করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ এরা বেয়াদবির কারণে শান্তির জনপদে ফিরে যেতে পারলাম না তো ঠিক, এখন এই মরুভূমির মধ্যে ছায়া ছাড়া বসবাস করবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামা, একটা মেঘের খণ্ড আমি আল্লাহ তোমাদের মাথার উপর দিয়ে দিলাম, তোমরা যেখানে যেখানে বিচরণ করো মেঘের খণ্ড তোমাদের মাথার উপর ছায়া দিয়া দিয়া সেখানে সেখানে। আবারও স্মরণ করো তোমাদের প্রতি আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি, এটাও আল্লাহর আর একটা নিয়ামত। তোমাদের অপরাধের কারণে তোমাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার থেকে 40 বছরের জন্য বঞ্চিত হইলে, মরুভূমির যাযাবর জাতিতে পরিণত হইলে, এখানে ছায়ার মতো কিছু নাই, গাছপালা নাই, ছায়া ভাবে কোথায়? আল্লাহ বলেন 40টা বৎসর পর্যন্ত ছায়ার জন্য আর কোনো গাছপালার দরকার হইল না, আকাশের মেঘের খণ্ডকে আল্লাহ তাদের মাথার উপর ছায়াদানকারী বানাইয়া দিল। রোদ থেকে বাঁচার ব্যবস্থা হইল 40 বছর, খাবে কি, পান করবে কি? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার হাতের লাঠির দ্বারা একটা পাথরে আঘাত করুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের হাতের লাঠির দ্বারা একটা পাথরে আঘাত করলেন। আল্লাহ বলেন ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইন, লাঠির আঘাতে পাথর থেকে 12টা ঝরনা প্রবাহিত হয়ে নদীর পানির ফাঁকে দিয়ে রাস্তা হয়েছিল কয়টা, যেই কারণে পাথর থেকে ঝরনা প্রবাহিত হইল আবার 12টা, একই কারণে। জাতিটার খাসালত খুব বালা তো, দুই গোষ্ঠী একত্রে গেলেই ঝগড়া লেগে যায়, দুই গোষ্ঠী যেমন এক রাস্তা দিয়ে গেলে ঝগড়া লাগবে, এই জন্য আল্লাহ 12 গোষ্ঠীর 12 রাস্তা দিলেন, ঠিক তেমনিভাবে কোনো দুই গোষ্ঠী এক ঝরনার থেকে পানি পান করতে গেলেও ঝগড়া লাগবে, এই জন্য এক একটা গোষ্ঠীর জন্য এক একটা ঝরনা, 12 গোষ্ঠী 12 পুত্রের জন্য 12টা ঝরনা আল্লাহ সৃষ্টি করে দিল। 40 বৎসর মরুভূমিতে বসবাস করা অবস্থায় পানি পাবে কোথায় তার ব্যবস্থা আল্লাহ করে দিল। ইয়া বনী ইসরাঈল আযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, হে বনী ইসরাঈল স্মরণ করো কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বাকি রইল এখন খাওয়ার ব্যাপার, কয় মূসা নবী আমরা খাইব কি? ফেরাউনের দেশে তো মেহনত মজুরি কইরা চাকরি বাকরি কইরা গুলামি কইরা হইলেও এক পুষ্টি খাবার পাওয়া যাইত, তোমার সাথে আইয়া তো এক পুষ্টি খাবার গুলামি কইরাও খাওয়ার উপায় নাই। তোমার সাথে আসলাম এমন একটা লোক নাই যে যার গুলামি করলে এক পুষ্টি খাবার পাওয়া যাবে, কাজেই আমরা সেখানে ভালো ছিলাম, তোমার সাথে আইয়া খারাপ হইল, কেমন ভালো জাতিটা চিন্তা করে দেখেন নিজেরা নবীরা কি করে। যখন তারা খাবার চাইল মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানজালনা মিনাস সামাই, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এদের খাবারের জন্য দুইটা জিনিস দান করল। রাত্রে কুয়াশা যখন যে পড়ে এইরকম কুয়াশা পড়ার মতো, কুয়াশার মতো এক ধরনের হালুয়া আসমান থেকে গাছের পাতার মধ্যে পড়ে মাটির মধ্যে পড়ে, সুস্বাদু সুমিষ্ট হালুয়া আসমান থেকে গাছের ডালে গাছের পাতায় পরিষ্কার জায়গায় পড়ে, আর ছইয়া গিয়া খালি দলা বুঝাই না খালি খাইত। বলেন সুধি চিনি কিনিয়া পাক কইরা খাবে না আসমান থেকে তৈয়ারি হালুয়া না দিল, আসমান থেকে তৈয়ারি হালুয়া না দিল। আল্লাহ বলেন হে বনী ইসরাইল আর কি কি নিয়ামত তোমরা দিলে তোমরা আমার ফরমাবরদার হইবা বলো। আরেক প্রকার পাখি, এটারে বটের পাখি কয়, বটের পাখি, রকমের পাখির নাম আছে বটের পাখি, খুব বেশি সুস্বাদু গুস্ত হয়, গুস্তের পরিমাণও বেশি হয়, আমি লন্ডনে এইরকম পাখি বহুদিন খাইছি, সুস্বাদু গুস্ত হয় এবং পাখির মধ্যে গুস্ত পরিমাণে বেশি হয়, যাকে যাকে শত শত পাখি তাদের আশেপাশে এসে পরে এবং ঘুরাফিরা করে, গৃহপালিত মুরগত ধরতে গেলে দৌড় দেয়, কিন্তু ইফাকি ধরতে গেলে দৌড় দেয় না, ধরে আর দবাই করে আর খায়, ধরে আর দবাই করে। আল্লাহ বলে দিলেন যে পরিমাণ ফেটে ধরে খাও, কিন্তু গুদামজাত করবা না, সাবধান। এই আদেশ লঙ্ঘন করলো, আগের দিনের খাওয়ার মধ্যে যে পরিমাণ দরকার এই পরিমাণ খাইলে পরের দিন তো আবার আল্লাহই পাঠাইবে। আল্লাহ পাঠানির উপর আশ্বস্ত হইতে পারলো না তারা, এই আগের দিনের খাদ্যই যা পারলো খাইলো আর বাকিটা গুদামজাত করা শুরু করলো। আল্লাহ কি পরিমাণ নিয়ামত এদেরকে দিলেন, আর এরা কি পরিমাণ নিমক হারামি আল্লাহর নিয়ামতের সাথে করল। এই জন্য আল্লাহ বলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, হে বনি ইসরাঈল স্মরণ করো আমার ওই সমস্ত নিয়ামতের কথা যা আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করেছি। যাই হোক, শেষ পর্যন্ত তারা এই মরুভূমিতে চক্কর দিল, ঘুরতে থাকলো কতদিন, চক্করের নমুনা সারা রাত গন্তব্যস্থলের দিকে যাইতে যাইতে যাইতে যাইতে রাত হয়ে দেখা যায় হাত থেকে রওনা দিছিল। কিসের অভিশাপ? নবীরে কইছিল তুমি আর তোমার খোদায় গিয়া যুদ্ধ করো, আমরা পারবো না। শেষ পর্যন্ত তারা এই তিন ব্যবস্থা পাইয়া, আকাশের মেঘ তাদেরকে ছায়া দেওয়ার কাজ করে, পাথরের প্রবাহিত ঝরনা তাদের পানীয়ের কাজ দেয়, আর আসমান থেকে নাজিল করা মান এবং সালুয়া, হালুয়াটাকে কোরআনের ভাষায় মান বলা হয়েছে, আর ওই পাখির গোশতকে কোরআনের ভাষায় সালুয়া বলা হয়েছে। মান এবং সালুয়া তাদের খাওয়ার ব্যবস্থা হইল, এর দ্বারা পাথরের ঝরনার দ্বারা পানীয়ের ব্যবস্থা হইল, আকাশের মেঘের দ্বারা ছায়ার ব্যবস্থা হইল। এই তিন ব্যবস্থা পাইয়া এই মরুভূমিতে তারা চল্লিশ বছর সফর করে। এই বিয়াদবিগুলি সরাসরি যে ব্যক্তিরা আল্লাহর সাথে করেছিল, এই ব্যক্তিরা জীবনে কোনোদিন আর নিজেদের আদি বাসস্থানে বসতে পারেনি, তাদের চল্লিশ বছর পরে তাদের পরবর্তী প্রজন্মরা সেখানে পৌঁছেছে। বিয়াদবি যারা করছি তারা চল্লিশ বছরের ভিতরে মরুভূমিতেই মরে গেল, তাদের সন্তানাদিরা গন্তব্যস্থলে বসতে পারে। এই চল্লিশ বছর তাদের সাথে সাথে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামও কেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বযুগের মুসলমানের স্মরণ থাকা দরকার। সেটা হলো মুসা নবী আল্লাহর সাথে বিয়াদবি করেছিলেন, হারুন নবী আল্লাহর সাথে বিয়াদবি করেছিল, বিয়াদবি করেছিল তাদের জাতি, জাতির বিয়াদবির কারণে আল্লাহ জাতিকে দিলেন অভিশাপ, জাতি চল্লিশ বছরের ভিতরে গন্তব্যস্থলে পৌঁছতে পারলো না। মুসা নবী আর হারুন নবীও তো এই চল্লিশ বছরের ভিতরে গন্তব্যস্থলে বুঝতে পারলেন না, তারাও তো চল্লিশ বছর এই ময়দানে চক্কর দিতে দিতেই ইন্তেকাল করলেন, তারা শাস্তি ভোগ করলো ভাবের কারণে। মুসা আর হারুন এই শাস্তি ভোগ করলেন কোন ভাবের কারণে? প্রশ্নটা বুঝলেন কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন এদের নিজেদের পাপের কারণে না, জাতির পাপের কারণে। মুসা নবীও চল্লিশ বছরে আর গন্তব্যস্থলে বুঝতে পারলেন না, হারুন নবীও আর চল্লিশ বছরের ভিতরে গন্তব্যস্থলে বসতে পারলেন না। তারা কোন পাপ করেছিলেন, নিজের ভাবের কারণে না জাতির ভাবের কারণে? এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে জাতি পাপের পথে চলে আর নায়েবে নবীগণ আলেমগণ তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত মানে না, দাওয়াত গ্রহণ করে না, আলেমদেরকে আরো পাল্টা মস্কারি করে, তখন আল্লাহর গজব নাজিল হয় গোটা জাতির উপর, সেই গজব জাতি অবুক করতে হয়, আলেমরা অবুক করতে হয়। আল্লাহর যে গজব জাতির উপরে নাজিল হইল, আলেমরে থইয়া এই গজব আসে না আলিম সহ? কোন পাপ করেছিল আলেম? মুসা নবী কোন পাপ করেছিলেন ওই প্রশ্নের যেই জবাব, এই সমাজের আলেমরা কোন পাপ করলো এই প্রশ্নেরও সেই জবাব। ইনশাআল্লাহ বাকি কথা আগামীকাল থেকে আলোচনা। আজকে একটা বিশেষ ঘোষণা, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, হাটাদারি মাদ্রাসায় শুধু টাইটেল কাছে যে পরিমাণ ছাত্র রসুলের হাদিস পড়ে, সারা দুনিয়ার কোনো মাদ্রাসায় এই হাদিস পড়ে নেওয়ালা ছাত্রদের এত সংখ্যক কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। এই মাদ্রাসার পক্ষ থেকে হুজুরান আসছেন আপনাদের এলাকায়, সিলেট শহরে কালেকশন করবেন। আমি মনে করি, আমিও অংশগ্রহণ করেছি, আমি মনে করি আপনারা সবাই যার যার সাধ্য মতো হাট হাজারি মাদ্রাসার এই আর্থিক তহবিলে সাহায্য করা আমাদের সকলের জন্য উচিত। এই বছর 1985, চলতি বছর 1985, অর্থাৎ 15 কম 2000, 15 কম 2000 ছাত্র এই বছর হাট হাজারি মাদ্রাসার হাদিসের কাছে লেখাপড়া করে। এই মাদ্রাসায় অংশগ্রহণ করতে পারলে যত ছাত্র হাদিস কোরআন পড়বে সবে মিলে যে পরিমাণ সব পাবে, আমরা সাধ্য মতো 100-500 টাকা দিলেও আমরা একা সেই পরিমাণ সব পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ মোবারক তফসিরুল কোরআন সমাবেশকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ রসুল আমাদের জিন্দেগানকে হেদায়েত করেন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ রমজানকে আমাদের জন্য রহমত বানাইয়া দেন, ইয়া আল্লাহ রমজানকে আমাদের জন্য মাগফিরাত বানাইয়া দেন, রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা বানাইয়া দেন। ইয়া আল্লাহ রমজানকে যেভাবে রক্ষা করলে রমজান রহমত হয়, মাগফিরাত হয়, নাজাত হয়, রমজানকে সেইভাবে পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে যার যার অভ্যস্ত গুনাহ থেকে যথারীতি তওবা করার তৌফিক দান করেন, সেই তওবার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ রমজান পার হওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, ইয়া আল্লাহ রমজান পার হওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।